الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة فإن كانوا من قبل لفي ضلال مبين جبتي وحمد الصناء আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এ মানুষ এই পৃথিবীতে এসেছে আল্লাহ পাকের বিশেষ নির্দেশে এবং বিশেষ উদ্দেশ্য পূরণার্থে। মানুষ ব্যতীত আর সকল প্রাণী জৈবিক যত রকম উপাদান আছে সকলের সঙ্গে মানুষের একটা সাদৃশ্য আছে। একটিমাত্র ক্ষেত্রে মানুষের সাথে অন্য কোন প্রাণীর সাদৃশ্য নাই, সেটি হল জ্ঞান, ইলম। জ্ঞান তিন প্রকার: ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, অর্জিত জ্ঞান, অভিজ্ঞতালব্ধ জ্ঞান। আর যদি চার রকম ধরে তাহলে ধরব ওহির জ্ঞান। বাকি চারি প্রকার জ্ঞানের মধ্যে প্রথম দুই প্রকার জ্ঞানে সকল জীব জগৎ সমান। ইন্দ্রিয়লব্ধ জ্ঞান অর্থাৎ প্রতিটি প্রাণীর যে নিজস্ব ইন্দ্রিয়গত যে জ্ঞান আছে সেটা সবারই আছে। গরুর বাছুরকে শিখানো লাগে না যে তুমি তোমার গাভীর বাট ধরে গুতা মারে চষো, দুধ বের হবে। মানুষের ছোট্ট বাচ্চাটাকে বোঝানো লাগে না তুমি তোমার মায়ের বুকে মুখ দিয়ে দুধটা চষো, দুধ পাবে। এমনকি নিপিল গালে দিলেও সে চুষি খায়। এটার জন্য তাকে লেখাপড়া করা লাগে না। এটা কি জ্ঞান? এটা হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক সৃষ্টি করে সুম্মা হাদা, তার একটা হেদায়ত দান করেছেন, চলার পথ নির্দেশ দিয়ে দিয়েছেন। মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে দৌড় মারে, গরুর বাচ্চা বাছুর প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, দৌড় মারে। কুকুরের বাচ্চাও তাই, বিড়ালের বাচ্চাও তাই, সৃষ্টি সেরা মানুষের বাচ্চা দুনিয়াতে এসে আগে কান্নাকাটি শুরু করে দেয়। এরাই হল সেরা, অর্থ এরা হল সেরা দুর্বল। এক একটা জীবকে আল্লাহ এক এক ভাবে সৃষ্টি করেছেন এবং তাদের একটা নিজস্ব ইন্দ্রিয়গত জ্ঞান দিয়ে দিয়েছেন, নইলে ওটা দুনিয়া চলতে পারে না। যে সুম্মা হাদা যে কথা এসছে কোরআনে, ওইখানে ওই হেদায়ত হচ্ছে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের হেদায়ত। ওই হেদায়ত অর্থ কোরআন পাশ করে হাফেজে বেরোনো নয়। আল্লাহ প্রত্যেকটা বস্তুর সৃষ্টিগত উপাদান দিয়েছেন, অতঃপর তাকে হেদায়ত দান করেছেন। সেই হেদায়তটা হলে ওই হেদায়ত যেটা বললাম, এটা অটোমেটিক্যালি আপনাকে শিখানো লাগবে না। বাচ্চা দুধ খাবে, দুধ চষবে, এটার জন্য আল্লাহ ট্রেনিং লাগবে না। এ হল ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। দ্বিতীয় হল অর্জিত জ্ঞান। এই অর্জিত জ্ঞান আমরা শিখছি স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা যা আমরা তৈরি করি, এগুলোর মাধ্যমে ছাত্ররা শিখে বা আমরা শিখেছি। এটা হল অর্জিত জ্ঞান। যিনি যতটুকু অর্জন করতে পারেন তিনি ততটুকু শিখেন। এখানে যার মেরিট আল্লাহ পাক যতটুকু দিয়ে দিয়েছেন সে মেরিট অনুযায়ী সে তত বেশি ক্যাচ করতে পারে। অনেক ছাত্র আছে ভুলে যায়, একই পড়া পড়ছে দুটো ছাত্র, একজন ভুলে যাচ্ছে আর একজন মুখস্থ বলে দিচ্ছে। এটা কিন্তু তার নিজস্ব কোন শক্তি নয়, এই শক্তি জানে মালিককে আল্লাহ। এখানে কোন ডিমের আর দুধের আর ঘিয়ের কোন ক্রেডিট নাই। পোশাক খেয়ে যে ছেলে মানুষ হয় সে ক্লাসে ফার্স্ট হয়, আর যে ঘি খেয়ে মানুষ হয় সে ক্লাসে একেবারে নিচে চলে যায়। ব্রেন মেরিট এ সম্পূর্ণ আল্লাহ দেওয়া একটা বিশেষ দান। যারা এটা পেয়েছে তা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। এজন্য সবসময় আমাদেরকে আল্লাহ প্রশংসা করে বলা উচিত আলহামদুলিল্লাহ। বাপ মা কোন সন্তানকে কম দৃষ্টি দেখেন না, প্রত্যেকে সমান স্নেহ দিয়ে মানুষ করেন। অথচ সব সন্তান তো সমান হয় না, ঠিক না? এটা তো বাপ মাকে চায় যে আমার একটা সন্তান ফেল করুক, একটা সন্তান ফার্স্ট হোক। বাপ মা চায় প্রত্যেকটা ছেলেই ফার্স্ট হোক, কিন্তু এ তো হয় না। এটা আল্লাহর বান্ধা, একটা ছেলে বড় লোক, একটা ছেলে গরিব মানুষ। আল্লাহ বাপ পরিষ্কার বলে দিয়েছেন, কাসাম না মাই সাথ, আমি রুজি তোমাদের বন্টন করে দিয়েছি, তোমরা কম বেশি করতে পারবে না, এটা আমার হাতে। যাতে ধনী গরিবের কাছ থেকে, গরিব ধনীর কাছ থেকে, শক্তিশালী দুর্বলের কাছ থেকে, দুর্বল শক্তিশালী কাছ থেকে পরস্পরে উপকার নিতে পারে, এটা আমি করে দিয়েছি। তুমি যতই ঠেলাঠালি করো পাঁচ আঙুল কেটে সমান করতে পারবো না। এটা গেল অর্জিত জ্ঞান। আরেকটা জ্ঞান হল অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। ছেলে এম এ পাস, বাপ কিন্তু আদৌ লেখাপড়া করেননি, কিন্তু বাপের যে অভিজ্ঞতা আছে ছেলের তা নাই। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বটে, বাপ হয়তো রাজমিস্ত্রি, বাপের ধারে ছেলে দাঁড়াতে পারবে না যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন। কারণ বাপের একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে যা তুলনাহীন। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এম এ পাশ করে আসলেও ওই গরিব চাষা বাপের ধারেও দাঁড়াতে পারবে না। সে জানে কোন মৌসুমে কোন সার কি দিতে হয়, সে গাছের সঙ্গে সে একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত অভিজ্ঞতা। দেখলেন না আমাদের ঢাকা কি হলো, একটা ছেলে মারা গেল কদিন আগে, ইয়ের মধ্যে পড়ে গর্তের মধ্যে, তাকে উদ্ধার করলো কারা? 23 ঘন্টা ধরে সরকারিভাবে আধুনিক যত রকম প্রযুক্তি আছে সব চেষ্টা করেও ব্যর্থ। অথচ কয়েকটা ছেলে নিজেরা কি বুদ্ধি খাটে কি করল, ছেলে উঠে 15 মিনিটের মধ্যে উঠে ফেলল। তো মেরিট এটা আল্লাহর দান। এই অভিজ্ঞতা ওই ছেলে কটা কিন্তু ওই এমনি এমনি শেখেনি, ওরা আগে থেকে ওই কাজে অভিজ্ঞতা ওদের ছিল। ওরা কেমিক্যালে কাজ করে, লোহার দোকানে কাজ করে আগে থেকেই, বড় কোনো কিছু না, শর্টকাটে কর্মচারী, কিন্তু ওই অভিজ্ঞতা দিয়েই কাজ হয়েছে, কেতাবি অভিজ্ঞতা কাজ হয়নি। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এটা আল্লাহর দেওয়া একটা বিশাল জ্ঞান। বহু মেরিটোরিয়াস লোকরা কিছুই না অথচ অভিজ্ঞতা কাজে সব শেষ। বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হচ্ছে টিএসপি সার কারখানা চিটাগাঙ্গের। অথচ সেখানে একটা টেকনিক্যাল ভুল ছিল যে কারণে সার উৎপাদন বন্ধ হয়ে গেছিল। জাপানের টেকনিশিয়ানরা ফেল, বাহির থেকে আরো দেশ থেকে আনা হয়েছে, কিছুই করতে পারেনি। অথচ মাত্র 8 মাস একটা সাধারণ কর্মচারী সেই সেটা সেরে দিয়েছিল, ফলে তাকে প্রেসিডেন্ট তাকে পুরস্কার দিলেন, এবং সে না হলে ওই পুরো টিএসপি কারখানার কোন কাজে সমস্যা হলে ও ছাড়া কোন কারাদার হয় না, বোঝেন? তার মানে ওর যে অভিজ্ঞতা আছে কারোর সে অভিজ্ঞতা নাই। এই একটা বিশেষ জ্ঞান আল্লাহ পাক দিয়ে থাকেন কোন কোন মানুষের, যারা অভিজ্ঞতা খুব দ্রুত ক্যাচ করতে পারে। একটা জিনিস আপনি করছেন, আপনি কিন্তু খেয়াল করেন, আপনি করেই যাচ্ছেন, কিন্তু ও ধরে নিয়েছেন। লোকমান হাকিমকে বলা হয়, তুমি কেন হাকিম হলে? সবাই তো আমরা একই সঙ্গে চলাফেরা করি। বলে, আমি দেখেছি মূর্খদের শিখে রাস্তার ধারে পায়খানে করে দিয়েছে, রাস্তার উপরে মানুষ সব সিসি করতেছে, আর আমি বুঝলাম এই কাজটা খারাপ, অর্থাৎ আমি রাস্তার উপরে পায়খানা করলাম না, আমি হয়ে গেলাম এই করে করে জ্ঞানী হয়ে গেছে, তোমাদের কাছে হাকিম হয়ে গেছে। আসলে আমি হাকিমটা কিছুই না, আমার উস্তাদ হলো মূর্খরা, মূর্খরা মূর্খামি করে, আমি ওই কাজটা করি না, এজন্য আমি হাকিম। আর তোমরা মূর্খরা যা করে তোমরা তাই করো, এজন্য তোমরা মূর্খ। এই যে ধরা জিনিসটা, একটা ভুল একজন করেছে আমি ধরে ফেলছি, ওই ভুলটা সবাই দেখছে, কেউ ধরছে না, একে পার্থক্য হচ্ছে না? একটা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, এই তিনটা জ্ঞান কিন্তু আমাদের সবার মধ্যে আছে কম বেশি। একটা জ্ঞানের অভাবেই বিশ্বে অশান্তি, সেটা হল ওহির জ্ঞান। সেটা কোন জ্ঞান? এই ওহির জ্ঞান কি মানুষের কাছ থেকে হবে না আল্লাহর পক্ষ থেকে আসে? এটা সেরেফ আল্লাহর পক্ষ থেকে আসে। এখানে মানুষের কোন ক্ষমতা নাই, আল্লাহবাক যাকে ইচ্ছা করেন তাকে নবী করেন, রসুল করেন, এবং তার বাণীগুলো তার মাধ্যমে জগৎবাসীর কাছে পাঠিয়ে দেন। যখন আদমকে নামিয়ে দেওয়া হলো জান্নাত থেকে, আদম তো অসহায়, রব্বানা জালামনা আনফুসানা খুব পড়লো, তবা তিল্লা করলো, কিন্তু তবা কলবুল করা হলো বটে, কিন্তু জান্নাত আর থাকতে দেওয়া হলো না। কথা বলছেন, দোষ তো করেছ, তোমার জান্নাত থাকার যোগ্যতা তোমার নাই, কারণ তুমি ওই ফল নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছ। আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ভয়ের কোন কারণ নাই, তুমি দুনিয়াতে নেমে যাও, যারা আমার হেদায়ত অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো ভয় নেই, তার কোন চিন্তার কারণ নাই। বল্লাদিনা কাফারু ওয়া কাযাবু বি আয়াতিনা উলাইকা সাউনারুহুম ফী খালাদুন, কিন্তু আমার প্রেরিত ওহির জ্ঞান যারা অস্বীকার করবে এবং মিথ্যারোপ করবে, তারা জাহান্নামে থাকবে চিরদিনের জন্য, শর্ত দিয়ে পাঠানো হয়ে গেল। এটা ওহির জ্ঞান, এই ওহির জ্ঞান সকল যুগে ছিল, আজও আসে, আগামী দিনও থাকবে। ওহি আর নাজিল হবে না বটে, কিন্তু ওহির জ্ঞানের ভান্ডার কোরআন হাদিসের মধ্যে আছে। আমরা এই তিনটা জ্ঞানের মধ্যে মারামারি করছি, কিন্তু আমরা যে লেখাপড়া শিখছি সেখানে আমাদের নিজস্ব ব্রেন দিয়ে তৈরি করা কিছু বিদ্যা আমাদের ছাত্রদের শিখাচ্ছি, যে বিদ্যার মধ্যে ভুল থাকাটা স্বাভাবিক, কারণ আমি একজন মানুষ, আমার ভুল হতে পারে, যত বড় পণ্ডিত আমি হই, অভিজ্ঞতা আমার যথেষ্ট আছে অন্যদের চাইতে নিঃসন্দেহে, সে অভিজ্ঞতার আলোকে আমি কিছু শিখালাম আমাদের ছেলেদেরকে, তারা শিখল, ঠিক আছে, অসুবিধা নেই। এরপরও ছেলেরা সেই জ্ঞানগুলো যে যত বেশি অর্জন করলো সে তত বেশি পণ্ডিত হল, সবই ঠিক আছে। একটি জ্ঞান না থাকাতেই সারা পৃথিবীতে অশান্তি হয়ে গেল, যে ওহির জ্ঞান আমরা পাইনি বা পেয়েও হারিয়েছি, তাকে তোলা আছে কখনো দেখেনি পড়েনি, আর পড়লেও বুঝিনি, আর বুঝলেও সঠিক বুঝ আসেনি। এর মধ্যে আসুন এবার পার্থক্য করি। শত শত বলা যাবে না, হাজার হাজার মানুষ এখন আছে যারা ওহির এলেম শিখছেন ইন্টারনেটের মাধ্যমে, বইপত্রের মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, মাদ্রাসা হাইস্কুলের মাধ্যমে, সব জায়গায় কিছু না কিছু ওহির জ্ঞান এখন শেখানো হচ্ছে। কারণ মানুষ বুঝে গেছে যে আমরা যতই বুদ্ধি খাটাই কাজ কিছু হচ্ছে না। প্রায় 200 রাষ্ট্রের সম্মিলিত সংগঠনের নাম হচ্ছে জাতিসংঘ, সেখানে বসে 5 জনের ভেটো পাওয়ারধারী শক্তি সারা বিশ্বকে শাসন করছে। নিরাপত্তা পরিষদ তৈরি করা হয়েছে বিশ্বের নিরাপত্তা দেওয়ার জন্য, নিরাপত্তা কাউকে দিতে পারছে? সর্বত্র নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি, জানমাল ইজ্জতের কোনো গ্যারান্টি এখন নাই, স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি কারো নাই। শুধু আমাদের দেশ কেন, সব দেশে একই অবস্থা হয়ে গেছে এখন। কারণ কি, আমরা সবাই ওই তিনটা জ্ঞানের মধ্যে আছি, ইন্দ্রিয় লব্ধ জ্ঞান, অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, এর মধ্যে আমরা ঘোরাঘুরি করছি, উপরে যাচ্ছি না। কারণ উপরে গেলেই আমার এই জ্ঞানগুলো অনেক সময় সাংঘর্ষিক হবে, তখন এই জ্ঞানগুলোর সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং উপরের ওই ওহির জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে। ওটা দিতে গেলেই আমার অনেক ক্ষতি হবে, দুনিয়াবী স্বার্থের অনেক হানি হবে। আর এই কারণে আমরা নিজেদের স্বার্থেই দুনিয়াতে অশান্তি সৃষ্টি করছি নিজেকে বাঁচার জন্য। ধরুন যারা অ্যাটম বোম বানাচ্ছে, ধরে নি আমরা, বর্তমান বিশ্বের যত বিজ্ঞানী আছেন হিসাব যারা দেয় তারাই বলে, আমরা তো হিসাব করি না, তার মধ্যে 87% বিজ্ঞানী মারণাস্ত্র তৈরিতে ব্যস্ত। বিজ্ঞানের এই প্রতিভা কে দিয়েছে, আল্লাহ দেয়নি? এই মেধাকে দিয়েছে মানুষকে হত্যা করার জন্য? এখন যারা বানাচ্ছে তারা কি বলে জানেন, আমি আত্মরক্ষা করার অধিকার আছে আমার, ও মারবে, আমি কি নিজেকে আত্মরক্ষা করব না, অর্থাৎ ওর অ্যাটম বোম আসতে আমাকেও থাকতে হবে। যুক্তিটা ঠিক আছে, কিন্তু এই অ্যাটম বোম যদি একটা আমি কখনো মারি তাহলে আমি বাঁচবো, অন্যের মরবে, এটা কি ঠিক হবে? না, সবাই মরব, সবাই তো মরবে। অথচ যখন পৃথিবীর অধিকাংশ মানুষ না খেয়েই মরছে, নিজের বুকের দুধের সন্তান বিক্রি করছে পেটের জন্য, তখন এই সমস্ত নেতারা নিজেদের গদি বাঁচানোর স্বার্থে, নেতৃত্ব রক্ষার স্বার্থে জনগণের সমস্ত অর্থ ব্যয় করছে মারণাস্ত্র তৈরির পিছনে বা মানুষকে মারার পিছনে। সোজা কথা বলি, মানুষকে মারার পিছনে। যদি এরা আল্লাহর ওহির বিধানের মাথা নত করত তাহলে মানুষকে বাঁচানোর স্বার্থে কাজ করত, মারার স্বার্থে নয়। এ বাস্তব প্রমাণ দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম, মুসলমানদের কাছে এর প্রমাণ আছে, বিশ্বে অন্য কোন ধর্মে এগুলো প্রমাণ পাবেন না আপনারা। যেজন্য কোরআনের সামনে মাথা নত করতে পারলেই শান্তি, নইলে শান্তি নাই। যেমন ছোট্ট একটা উদাহরণে, বিদেশি কোরআনিস্ট যারা, ওরিয়েন্টালিস্ট যাদের উপরে প্রাচ্যবিদ বলা হয়, তারা কিন্তু কোরআনের ছোট ছোট আয়াতগুলো খুব গুরুত্ব দেয়। একটা গুরুত্বপূর্ণ আয়াত তাদের কাছে রয়েছে এই, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের মধ্যে হত্যার বদলে হত্যার মধ্যে জীবন নিহিত, হে জ্ঞানী সম্প্রদায়। ছোট্ট একটা আয়াত না, বিদেশিরা এই আয়াতে খুব রিসার্চ করেছে এবং তারা সান্ডা করতে বাধ্য হয়েছে যে কোরআন একটা চিরন্তন ওই অপরিবর্তনীয় নীতিমালা দিয়েছে, যার সামনে মাথা নত করলে পৃথিবীতে কোনো অশান্তি আর থাকবে না। কিন্তু এটা মানা যাচ্ছে না, মানলে আগে আমার কল্লা কাটা যায়, তাই না? নিজের কল্লা বাঁচাই তো কাজ করতে হবে। আইন তৈরি করব, আইনের পিস্তল যদি নিজের বক্ষ ভেদ করে তাহলে ওই আইন বানাবো নাকি? ফলে এখন দেখা যাচ্ছে পদ চলে যাওয়ার পরে বহু প্রেসিডেন্ট পর্যন্ত এখন জেলে যাচ্ছে। মৌলিক বিষয় হচ্ছে এই, আপনি আগে সিদ্ধান্ত নেন আল্লাহ প্রেরিত ওহির অভ্রান্ত সত্যের কাছে নিজের মাথাকে নত করে দিবেন না নিজের মাথাকে ওটার উপরে উঠাই রাখবেন, এটা আগে সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওটা না করা পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না। ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলভাগে এবং সাগরে সর্বত্র বিশৃঙ্খলা পরিব্যাপ্ত হয়ে গেছে মানুষের নিজস্ব কৃতকর্মের ফলে। কেন এটা হয়েছে, আল্লাহ পাক কেন এটাকে অনুমতি দিচ্ছেন? তাদের কৃতকর্মের কিছু কিছু ফল তাদেরকে স্বাদ আস্বাদন করানোর জন্য কেন এটা করাচ্ছে, অনুমতি দিচ্ছে আমি, আল্লাহম এরজেউন, যেন ওরা ফিরে আসে আল্লাহর কাছে সারেন্ডার করে। আমরা সারেন্ডার করি না, আর সারেন্ডার না করার কারণেই আমাদের নিজেদের অর্জিত জ্ঞানের ফলে আমরা নিজেরাই ধ্বংসটা নিয়ে আনছে নিজেদের জীবনে। আপনি যাকে খুশি তাকে মারতে পারবেন, যদি আপনার তো ক্ষমতা আছে, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ আ রিঅ্যাকশন, এটা কি আপনি জানেন? টিট ফর ট্যাট সবসময় তো বলি আমরা, আমরা নিজেরা কি আমল করি? যখনই আপনি কাউকে কোনো ক্ষতি করবেন, অবশ্যই তার প্রতিফল আপনাকে ভোগ করতে হবে, ইহকালে এবং পরকালে। এটা ভুলে যায়, যেহেতু আমি এখন চারিদিকে নিরাপত্তা রক্ষী দ্বারা বেষ্টিত, আমাকে কেউ মারতে পারছে না, কিন্তু আমার হুকুমে বহু মানুষ মরছে, ওই মরার একটা রিয়াকশন আসবে, আজকে না হলে দুদিন পরে আসবে, দেখা যাবে সেখানে আমি মরে যাব, শেষ হয়ে যাব। লাভটা কি হল? এইখানে গিয়ে মুসলমানরা নিজের জীবনকে এগিয়ে দিয়েছে, রাতের অন্ধকারে গোপনে জেনা করেছে, কেউ দেখেনি। আপনারা জানেন ইসলাম নিয়ম হচ্ছে চারটে সাক্ষী লাগে, তাই না? কোন সাক্ষীর বালাই নেই, চলে এসছে রসুলের কাছে, সালাত আদায় করার পরে ঘুরে বসছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু হাদ্দান, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রসুল তার শাস্তির কথা শুনতে চাচ্ছেন না, একবার দুবার তিনবার চারবার মুখ ঘুরিয়ে নিয়েছে, শেষকে রাগ করে বলছে, আবেকার জুনুন, তুমি কি পাগল নাকি? লা ইয়া রাসূলুল্লাহ লা সাবি জুনুন, হে আল্লাহ রসুল, আমি পাগল নই, আমি সত্যবাদী, আমি অন্যায় করেছি, আমি এসেছি দুনিয়া আপনাকে শাস্তি নেওয়ার জন্য, আপনি শাস্তি দিলে আমি আখরাত থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ, চিন্তা দেখেন, শাস্তি কি দেশে ভালো করে জানে, বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে কঠিনভাবে তাকে হত্যা করা হবে, এ স্বার্থে সে ভালো করে জানে, জেনে বুঝে নিজে এসে স্বীকৃতি দিচ্ছে, হাজিরা দিচ্ছে আখেরাতের জাহান্নামের কঠিন শাস্তির হাতে বাঁচার জন্য। পুলিশ নাই, বিডিআর নাই, বিজিবি নাই, কোন ডিএসপি নাই, কিছুই নাই, কে তাকে এখানে নিয়ে আসছে, কোন অনুভূতি তাকে এখানে নিয়ে আসলো? কারণ সে আসলাম তো ওয়াজহা লিল্লাহ, সে তার চেহারাকে আল্লাহর জন্য সমর্পণ করে দিয়েছে। আল্লাহ এই পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের কাছ থেকে, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আসলাম তো রব্বিল্লা আলমিন, আমি বিশ্ব পালকের জন্য নিজের চেহারাকে সমর্পণ করে দিলাম। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে সেই মহান সত্তার জন্য অবনত করে দিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম নমরুদের সেই কঠিন শাসনামলে, শিরকের বেড়াজালে থাকা সেই সমাজের মধ্যে থেকে নিজের জীবনের সমস্ত শক্তি একত্রিত করে সেদিন যে বাক্য উচ্চারণ করেছিলেন, আল্লাহ পাক সেটা এতই পছন্দ করেছেন, সেই বাক্যটি কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন, উদ্দেশ্য কি? তোমরাও ইব্রাহিমের মতো হও, তাই না? যত জুলুম সিতমের মধ্যে তুমি বসবাস করো না কেন, হে মানুষ, জালেমকেও মরতে হবে, তোমাকেও মরতে হবে, অতএব তুমি যেন কোন অবস্থাতেই জুলুমের ভয়ে শিরকের সঙ্গে আপোষ করো না। সেই মানুষগুলির আকিদা পরিবর্তন হয়েছিল বলেই তারা স্বেচ্ছায় এগিয়ে এসে শাস্তি গ্রহণ করার জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নত করেছিলেন। মহিলা, গামিদী মহিলা, কি সে? তার ঠিক একই অবস্থা। এখনো পর্যন্ত বাংলাদেশের, বাংলাদেশে যদি নাও হয় অন্য দেশের, আপনারা তাহরিকের পাঠক তারা পড়েছেন, আমরা এই যুগেও তার কিছু ঘটনা পাচ্ছি। এই মাত্র সেদিনেই, এই রমজান মাসেই মাত্র 40 মিনিটে একটা বিচারের রায় শেষ, হত্যাকাণ্ডের মামলা। বন্ধু বন্ধু কোন কারণে রাগারাগি করে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরি মেরে শেষ করে দিয়েছে। যাকে মেরেছে তিনি বিশ্ববিখ্যাত একজন আলেম, যার লেখা বই আমরা অনুবাদ করলাম বেশ কিছু হাদিস ফাউন্ডেশনের পক্ষ থেকে। এখন আমাদের লাইব্রেরিতে তার বই, এত বড় মোটা বই। আমার সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল গত ঈদুল ফিতরের আগের দিন। যাই হোক, পরে যা খবর শুনলাম তো এই আসামি ধরা পড়েছে, আর বাদিত নিহত ছেলের বাপ এই আলেম অভিভাবক হাজির হয়ে গেছে, বিচারক জিজ্ঞেস করছেন, আপনার এই যে হত্যাকারী ছেলেটি সে তার হত্যার কথা স্বীকার করেছে, এখন আপনি কেসাস চান না তাকে ক্ষমা করতে চান? কোরআনে দুটি বিধান আছে না, রক্তমূল্য নিয়ে ক্ষমা করবে অথবা হত্যার বদলে হত্যা করবে। এই অধিকার কিন্তু দেশের রাষ্ট্রপ্রধানের নয়, যাকে হত্যা করা হয়েছে তার অভিভাবক যারা, এটা তাদেরই অধিকার তাকে ক্ষমা করবে কি করবে না, তাই না? এই অধিকার তো সরকারের হয় না, এই অধিকার তো প্রেসিডেন্টের হবে না। বেদনা কার? সন্তান হারা পিতার নয় কি? সে পিতাকে বাদ দিয়ে প্রেসিডেন্ট হাতে আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি। করোনার স্পষ্ট লঙ্ঘনের কারণে দেশে শান্তি নাই। বাপকে বলা হল, বাপ কি করলেন? একটা বাপ আমি আর সন্তান হারা, আর একটা বাপের সন্তানকেও আমি হারাবো, ও বেঁচে থাক, আমি প্রতিশোধ চাই না, ক্ষমা করে দিলাম। চিন্তা করা যায়? এই পৃথিবীতে এখন এটা চলছে, ভাববেন না যে চলবে না, চলছে, বাস্তব ঘটনা একবারে। বিচারক অস্ত্র সরো সরো নেত্রে তাকিয়ে বলছে, হে আলেম আপনি কি করলেন? সারা পৃথিবী দেখছে আপনার এই দৃশ্য, সন্তান হারা পিতা আপনি, একমাত্র সন্তানের বাপ আপনি, যুবক ছেলে দুদিন পরে আপনার বৃদ্ধ পিতাকে সাহায্য করবে, আপনি এমন ক্ষমা করে দিলেন, কি বলবে? ঠিক এমনি ঘটনা ঘটেছে ইরানে, ওদের ফাঁসির নিয়ম, ছেলেকে হত্যা করা হয়েছে, মাকে নিয়ে আসা হয়েছে, বলুন আপনি হত্যার বদলে হত্যা চান না ক্ষমা করে দিতে চান? উভয় পক্ষ দাঁড়িয়ে আছে, ওদিকে বাপমা এদিকে বাপমা। নিয়ম হল, এদিকে যেমন জাল্লাদে করে না, ওখানে জাল্লাদের কারবার নাই। ওই যে পায়ের তল থেকে যে তক্তা টানতে হয় সুইচ টিপলে কিন্তু ওটা সরে যাবে, ওই সুইচটা স্বয়ং অভিভাবককেই করতে হবে। ছেলে মূল্যে ছেলে বাপ করবে, বাপ না ছেলে মা করবে। এখন ওই সুইচ টিপতে গেছে কিন্তু মা, সবাই দুদিকে হায় হায় করতেছে, এই মুহূর্তে ছেলেটা দুনিয়াতে বিদায় হয়ে যাবে। ঠিক ওইখানে গিয়েই ছেলেকে বুকে জড়িয়ে ধরছে, বাবা তোকে ক্ষমা করে দিলাম। চিন্তা করা যায়? ওই ছেলের বাপ মা দড়ি চলে আসছে, আপনি কি করলেন, আমার ছেলেকে বাঁচিয়ে দিলেন? হ্যাঁ, আমি আজকে সন্তান হারিয়েছি, আমি চাই না আপনিও সন্তান হারা হন। এটি ইসলাম, হত্যার বদলে হত্যার মধ্যেই তোমাদের জীবন নিহিত। হে জ্ঞানী সম্প্রদায়, কোথায় জ্ঞানীদের শাসন? যত অজ্ঞান মূর্খদের শাসন চলছে সারা পৃথিবী ব্যাপী। বলুন এই যে ছেলে আজকে বেঁচে গেল, ও তো হত্যাকারী, তাই না? ও ছেলে সারা জীবন এই ছেলের বাপের বাইরামি করবে না? যার হাতেই আমার জীবন, ওই বাপের ওনার ছেলে যত আনুগত্য করতে তার চেয়ে বেশি আনুগত্য এই ছেলে করবে। শুধু ওই ছেলে একা না, তার পুরো ফ্যামিলি তার কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবে, ঠিক না? এই যে চমৎকার বিধান ইসলামে দিয়েছে, এই বিধানটাকে পায়ের তলে দাবিয়ে আমরা নিয়ে গেছি কোথায়? প্রেসিডেন্ট বাহাদুর তিনি ক্ষমা করবেন। হচ্ছেটা কি এখন? কোরআনের প্রতিটি বিধান যদি আপনি মেনে চলেন, শান্তি আসতে বাধ্য, ইনশাআল্লাহ আসবে। আল্লাহ রহমত, কোরআন আল্লাহ পাকের জীবন্ত মৌজেজা। আমার রসুল চলে গেছেন দুনিয়া থেকে, কিন্তু তার জীবন্ত মৌজেজা রয়েছে কোরআন এবং হাদিস। যদি আমরা এই দুটো মেনে চলি, কোন ক্ষেত্রেই অশান্তি আর সুযোগ নাই। অশান্ত পৃথিবীতে বিধ্বস্ত বাংলাদেশে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, সকলের উদ্দেশ্য আমাদের একটাই বক্তব্য, যদি সত্যিকার অর্থে শান্তি চান, ফিরে আসুন রুজুইলের কিতাবে ও সুন্নতে সহিহা, ফিরে আসুন কোরআন এবং সহিহ হাদিসের দিকে। আপনারা তো বলবেন মৌলভী সাহেবদের মধ্যে মেলা দল, কোন দলে যাব? কোন দলে যাওয়ার দরকার নাই, একটাই শর্ত, 73 ফেরকা হবে, 72 ফেরকা জাহান্নামে যাবে। কেন বলা হয়েছে? আপনি কোরআন হাদিস বুঝবেন, আল্লাহ ফাহমে সালাফে সালেহ, সাহাবে কেরামের বুঝ অনুযায়ী আপনাকে বুঝতে হবে, নিজের থিওরি বানিয়ে বুঝ দিয়ে কোরআন হাদিস ব্যাখ্যা করা চলবে না। এই ব্যাখ্যা করতে ইহুদি নাসারারা, তারা নিজের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ বজায় করে তাদের তওরাত ইনজিলের ব্যাখ্যা করত। আমরা নিজস্ব ব্যাখ্যা এখানে দিতে পারি না, আমাদের ব্যাখ্যা হবে আল্লাহ রসুলের জমানায় যার যে ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা হতে হবে। ধরে নিন সালাত, আমরা আজকে মসজিদে এসেছি, আমাদের কাজ কাম নাই, সব বাদ দিয়ে কেন মসজিদে আসছি? আমি ব্যাখ্যা দিলাম, সালাত অর্থ হল মাথা নত করা। ডিকশনারি খোলেন, সাল্লাতুল উদা আলা নার, আমি কাঠকে আগুনের উপর দিয়ে উত্তপ্ত করিলাম এবং নরম করিলাম। ছোটবেলায় মাছ মারতাম, বাঁশের যে কঞ্চি বলি, আপনারা কি কঞ্চি বলেন না কি বলেন যায় না, এই কঞ্চিটা আঁকা বাঁকা, গিরা কাছে বাঁকা না, এই কঞ্চিগুলো এই আগুনে আমরা পল বলি, আপনার খেয়ার বলেন, এই খেলের সকালবেলা যখন শিশির পড়া পলের উপরে ওই আগুনটা দিতে হয়, মানে নরম আগুনে ধোঁয়ার মধ্যে ওই শিপটা পোড়াতে হবে প্রতিটি গিরা গিরা, দেখবেন আস্তে আস্তে আস্তে আস্তে সোজা হয়ে যাবে। এইবার ওই শিপটা গোড়ার দিকে আম গাছের ডালে বাঁধবেন আর মাথার দিকে ইট ঝুলাবেন, সারাদিন ঝুলিয়ে রাখবেন, শিপটা সোজা হয়ে যাবে। এটা তো না, একে বলে সালাত। সালাতের বাস্তব ব্যাখ্যা হলো এটাই। এখন আমার অন্তর পরিশুদ্ধ করার জন্য সালাতের বিধান দেওয়া হয়েছে, আমার অন্তর তো পরিশুদ্ধ আছেই, আমি জনগণের কল্যাণে সারাদিন কাঁদি, যখনই রাষ্ট্রীয়তে কেউ অ্যাক্সিডেন্ট হয় আমি ঢাকায় বেশি কেন্দ্রে যার যার হয়ে যাই, অন্তর তো ভালো, কারো কোনো ক্ষতি হলে অন্তরটা আমার গলে যায়, আমি তো ভালো। আবার কেন মসজিদে এসে এই প্রচন্ড শীতের মধ্যে উজু করে ফজর সালাত আদায় করতে হবে, আর এখন জুমার সময় দিব্য এত ইন্টারভিউ নিয়েছিলাম, বাচ্চা দিয়ে চলে আসলাম কেন আল্লাহ এখানে সালাত আদায় করার জন্য, এত হুড়াঙ্গাম কি দরকার? কারণ আল্লাহ বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করে, সালাত তোমার হয়ে গেছে অলরেডি, অন্তর তো আমি নরম করে ফেলেছি, দিল তোমার ভালো। দলিল ডিকশনারি খোলেন, সমস্ত আরবি ডিকশনারি একই কথা বলছে, সালাত অর্থ হল নরম করা। এখন আপনি কি ব্যাখ্যা দেবেন? তোমরা সালাত আদায় করো অনুরূপ ভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ। এখন কি আপনার শিব সোজা করা চলবে? অন্ত নরম করলে হবে? এখন আর হবে না, এখন আপনাকে ঐক্যম করা লাগবে। যদি মুসলমান হন, আল্লাহ রসুলের দেখানো পথে সালাত আদায় করতে হবে, আপনার নিজস্ব থিওরি অনুযায়ী সালাত আদায় করা যাবে না। জাকাত অর্থ পবিত্রতা, সবাই জানি আমরা, কাদা আপলাহা মন্তা জাক্কা, যে ব্যক্তি পরিচ্ছন্ন হইল সে সফল কাম হল, অন্তর পরিশুদ্ধ আছে, আবার খামকে টাকা ব্যয় করবে কেন? আমি নিজে কামাই করে টাকা নিয়ে আসলাম, ব্যাংকে ভরে ফেললাম, আরে এখন আলমরা বলে কি ওই টাকা জাকাত দাও, ই আবার কোন ক্ষত হল? অন্তর পরিচ্ছন্ন করার জন্যই তো টাকা গরিবকে দিতে হবে বাবা, অন্তত ঠিকই আছে, উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেল আর টাকা ব্যয় করবো কেন? দলিল দিতেই পারেন, কারণ ডিকশনারি তো ঠিকই বলছে। হবে না, আপনাকে আল্লাহ রসুলের কাছে মাথা নত করতেই হবে, তিনি বলে দিয়েছেন তুমি যে ইনকাম করো হালাল ইনকামের 2.5%, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ তোমাকে দান করতে হবে, ওটাই হল ফরজ জাকাত। জাকাতের ব্যাখ্যা যদি আপনি নিজের ডিকশনারির মতো দিয়ে দেন, আপনি ফেল। প্রতিটি ক্ষেত্রে আপনি ধরবেন আপনার চিন্তাধারা এই যে আল্লাহকে তাজকিয়া নফস, নফসকে পরিশুদ্ধ করার জন্য আমাকে পীর ধরা লাগবে, কেউ চরম নয় পীরি মুরিদ, কেউ 88 পীরি মুরিদ, মানে পীরি তো শেষ নেই বাংলাদেশ, সেখানে গেলে বিভিন্ন জিকির করতে হবে, বিভিন্ন লতিফা আছে করে ওই হু হু টুর না করলে দিল বা কলব সাফ হবে না, আপনাকে বুঝিয়ে দেওয়া হলে আপনি চলে গেলেন সেখানে, আপনি ওই সালাত আদায় করছেন ওটাও করছেন, আপনার ধারণা ওইটা না করা পর্যন্ত আপনার কলব সাফ হবে না। কিন্তু যখন আপনি শরীয়ত মানবেন, ইসলাম ফলো করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, তখন আপনাকে দেখতে হবে, দেখি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে কলব সাফ করেছেন, দেখতে হবে না? আমার খোলাফায়ে আরবা আবু বকর, ওমর, উসমান, আলী, তারা কিভাবে কলব সাফ করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে কলব সাফ করার তরিকে অ্যাপ্লাই করেছেন, আপনি খুঁজুন পাবেন কোথায়, হাদিস খুঁজতে হবে না, দেখেন সেখানে কি আছে। আমরা দেখতে পাচ্ছি কি, তারা রাত্রি তৃতীয় প্রহারে উঠছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা সাজদা পড়ে দেখেন, তারা রাতের অন্ধকারে লেপ্তোশোক ছেড়ে নিজের পার্শ্বদেশ বিভক্ত করে উন্মুক্ত করে বিছানা ছেড়ে উঠে আসছে, অতঃপর উযু গোসল করে ফ্রেশ হয়ে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন তারা তাদের প্রতিপালককে আহ্বান করছে ভীতির সঙ্গে এবং আকাঙ্ক্ষার সঙ্গে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমরা তাদেরকে যা রুজি দিয়েছি সেখান থেকে তারা খরচ করছে। কিন্তু মারেফতের তরিকাটা কিন্তু এই আয়াতে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, আল্লাহ তার রসুল কেন পাঠিয়েছেন বলে দিয়েছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন। তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে নবী পাঠিয়েছেন তাদের ভিতর থেকে একজনকে। তিনি কি করেন সেখানে গিয়ে? এতলু আলাইহিম আয়াতিহি, সেখানে গিয়ে আল্লাহর কোরআনের আয়াতগুলি তিনি তেলাওয়াত করেন। ইউযাক্কিহিম, তাদের অন্তরগুলিকে পরিশুদ্ধ করেন, আখেরাতের চেতনায় আখেরাতের দূতিতে আলোকিত করেন তিনি। ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবীন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল, আমরা কি এখন স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নই? এই বিভ্রান্তের মুক্তি পেতে গেলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে, রসুলের তরিকে আসতে হবে। তিনি কিভাবে করেছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুম ইল্লাইলা ইল্লা কালিলা, হে চাদর মুড়ি দেওয়া শোয়া মোহাম্মদ, ওঠো রাত্রিবেলা, ওঠো তামাম রাত জাগো আমার জন্য, কাঁদো আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য, ইল্লা কালিলা কিছু অংশ ঘুমাও। তা তাজকিয়া নফসের রাস্তা হচ্ছে সালাত, এবং সেই শ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল, তাহাজ্জুদের সালাত। আপনি ওই রাস্তা বাদ দিয়ে এখন যদি কোন দরগায় যে মুরিদ হয়ে সেখানে সারাদিন যদি হু হু করেন, ওটা রসুলের তরিকা হবে না অন্য কোন তরিকা হবে? এই তরিকা কাজ দেবে না, কিচ্ছু হবে না। আপনি ব্যবসা করবেন, আপনার দরকার দেশের টাকা পয়সা বেশি হওয়া, মিলেনিয়াম গোল আপনাকে যে কোনো মূল্যে আনতেই হবে, ছিলাম দরিদ্রতম দেশ, এখন হব মধ্যম আয়ের দেশ, আগামীতে হব উচ্চ আয়ের দেশ, এইসব স্বপ্ন মাথায় কি আপনার কিছু বড় লোককে কোটিপতি বানানো, ব্যাংকে রাখা গরিবের টাকা বড় লোককে ঋণ দিয়ে ঋণ খেলাপি হয়ে তাদের টাকা বাড়ানো, ব্যাস গরিব চিরদিন গরিব থাকছে। আপনি আসল জায়গায় ঘা দিচ্ছেন না, আল্লাহর বিধান মানছেন না, সুদ ঘুষ বন্ধ করতে পারছেন না, সুদ বন্ধ না করে কষ্টে গেলে দরিদ্রতা বন্ধ করা যাবে না, এটা দুনিয়ার সবাইতে একমত, মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইতে একমত যে সুদ যতদিন থাকবে কোন সমাজে সেই সমাজের কশ্চিন কালেও দরিদ্র দারিদ্র দূর হবে না। কিন্তু আপনি আসল জায়গায় যাচ্ছেন না, কারণ ওই সুদখোর টাকা দিলে আমি ইলেকশনটা করতে পারেন, আপনি আসল জায়গায় হাত দেবেন না, সে পশায় বিড়াল কুয়ায় রেখে আপনি পানি সেচতেছেন, কাজ হবে? পৃথিবীর যাবতীয় অশান্তি দূর করতে গেলে আপনাকে অবশ্যই আল্লাহর ওহির জ্ঞানের কাছে মাথা নত করতে হবে, নিজস্ব অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা লব্ধ জ্ঞান, ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, এ সবার ঊর্ধ্বে আল্লাহ প্রেরিত ওহির জ্ঞান। এজন্য আমরা বলেছি সকল বিধান বাতিল করুন, ওহির বিধান কায়েম করুন, এর বাইরে কোন রাস্তা নেই দেশে বা যেখানে বসবাস করেন শান্তি আনার জন্য। পরিশেষে বলব সমাজ পরিচালন তিনটা জিনিস আমাদের প্রত্যেকের উপরে ফরজ হয়ে গেছে, এক হল শিক্ষা, দুই হল সামাজিক নেতৃত্ব, আর তিন হল অর্থনৈতিক বিষয়টা। কারণ একটা মানুষ দুনিয়া বাঁচতে গেলে তাকে কিছু খেতে হবে, খেতে গেলে তাকে অবশ্যই কিছু না রোজগার করতেই হবে, তাই না? এই তিনটাকে একটা আমি এড়াতে পারেন না, আপনাকে শিখতে হবে, রোজগার করতে হবে, এবং একটা সমাজে বসবাস করে সমাজের আনুগত্য করতে হবে। এই তিন ক্ষেত্রে আল্লাহর বিধান কি? শিক্ষা ক্ষেত্রে আল্লাহর বিধান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, বাস একদম প্রথম বাক্য ইসলামের কোরআনের প্রথম আয়াত হল এই পাঁচটাই, পড়ো, পড়তে হবে আপনাকে, প্রত্যেকটা মুসলমানের জন্য পড়া ফরজ একেবারে। কি শিখতে হবে, কি পড়তে হবে? লারলাপা পড়বে, তোমার প্রভুর অস্তিত্ব সম্পর্কে আগে শিখো, আগে সেখানে যাও, মাথাটা আগে আল্লাহমুখী করো, তারপরে যে অন্য কিছু শিখতে হবে, ওই শিক্ষা কি আমাদের আছে? নাই। আমরা বলে দিয়েছি সর্বোচ্চ শেখা শেখো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যত কিছু হও, কমপক্ষে 200 মাকে কোরআন হাদিস শিখাও, এটার আগ পর্যন্ত কোশ্চেন করলে শিক্ষাক্ষেত্রে কোন পরিবর্তন আসবে না। দুই নম্বর, অর্থনৈতিক রোজগারের বিষয়টা, এই রোজগারের জীবনে সুদ ঘুষ সবচেয়ে নিকৃষ্ট জিনিস, এটা আগে বাতিল করো। ইসলামী হালাল হারামের বিধানটা প্রত্যেক ক্লাসে ছেলেদেরকে শিখাও, এইটা হালাল এইটা হারাম, এটা যদি ছেলেবেলে না শেখে তো ওই ছেলে কি করবে, ও তো জানে না কোনটা হারাম কোনটা হালাল, এটা আমরা শিখাচ্ছি না। ফলে ওই ক্ষেত্র থেকে এই শিক্ষা ক্ষেত্রে আমাদের সমাজ বঞ্চিত হয়ে আছে। এবার আসুন নেতৃত্ব, সমাজ নেতা, ও তো নেতা থাকতেই হবে না, সমাজ চলবে না, কিভাবে নেতৃত্বে বাসাই হবে? আপনি বলছেন ওকে হটাও আমাকে বসাও, এইটা হল রাজনীতি, দেশের রাজনীতি একটাই একটাই বক্তব্য, একটাই, ওকে হটাও আমাকে বসাও। আর যারা নিচেতে তারা বলে, যারা উপরে তারা বলে আমাকে রাখো ওকে সরাও। এখানে যে পরিষ্কার বক্তব্য, ইন্না লা নুবাল্লি আলা আমালিন হাযা লিমান সাআলা ওয়া লিমান হারাস আলাইহি ওয়া ফি রায়াতিন লিল মুসলিম ওয়া লিমান আরা, কোশ্চেন কেন নেতৃত্ব ওই ব্যক্তিকে তোমরা দিও না, আমরা দেই না কখনো ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নেতৃত্ব চায়, যে ব্যক্তি নেতৃত্বের লোভ করে, যে ব্যক্তি নেতৃত্ব পাওয়ার জন্য আকাঙ্ক্ষা বোধ করে, কোশ্চিন কেন তাকে নেতৃত্ব দিও না? আমরা কি বিধান মানি? আর যে কারণে সমাজের যাবতীয় অশান্তির মূল হল রাজনীতি, প্রধানতম কারণ হচ্ছে এই নেতৃত্বের কামড়া কামড়ি ক্ষমতার লড়াই, এখানে আমরা আল্লাহর বিধানকে মানি নাই। কেন? ওহির জ্ঞান বাদ দিয়ে নিজস্ব অভিজ্ঞতা লব্ধ জ্ঞান দিয়ে আমরা দেশ বা সমাজ পরিচালনা করার চেষ্টা করছি। ফলে এবার আসুন, শিক্ষাক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমরা আল্লাহর ওহির শিক্ষা নেইনি। অর্থনৈতিক রোজগারের ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমরা কোরআন হাদিসের আল্লাহ প্রেরিত ওহির জ্ঞান গ্রহণ করি নাই। রাজনৈতিক ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, নিজের দেশ চালাতে পারছি না, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, কারণ এখানে গিয়ে আমরা আল্লাহর বিধান মানেনি। আর এই কারণে আজকে সারা বিশ্ব এই ক্ষমতার লড়াইয়ে বিপর্যস্ত হয়ে গেছে। আমরা সবার প্রতি আবেদন জানাব, আসুন সব দিকে মুখ ফিরিয়ে নিজের জীবন দিয়ে হলেও পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার সার্বিক জীবন গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের ওই রহমত নাজিল করবেন। এটা কিভাবে হবে আপনি বলুন, আপনি লিখুন এবং আপনি জনমত তৈরি করুন। জনমত তৈরি করা ছাড়া এবং সংগঠিত হওয়া ছাড়া সমাজ পরিবর্তন হবে না। এটা বোমাবাজি করে, লাঠিবাজি করে, হরতাল মিছিল করে কোশ্চিন কালে সমাজ পরিবর্তন হবে না। হিংসা স্তরের হিংসা বৃদ্ধি করে, হিংসা কখনোই কোন সমাধান নয়। আপনি মারলেন আমি মারলাম, এটা কি সমাধান হল? কোনদিন এটা সমাধান নয়। মানুষকে বুঝাতে হবে বাবা এইটা ঠিক এইটা বেঠিক, চিরদিন আমরা দুনিয়া বাঁচবো না, আমাকে মরতেই হবে, যত ক্ষমতাশালী হই না কেন, মরলেই আমাকে চিরস্থায়ী জীবনে স্বাদ আস্বাদন করতে হবে কবর থেকেই। আমি চাই কবরে গিয়ে জান্নাতের শান্তি পেতে, আমি কবরে গিয়ে জাহান্নামের শাস্তি স্বাদ আস্বাদন করতে চাই না। যতক্ষণ পর্যন্ত মানুষ আখেরাতের চেতনায় উদ্বুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ কখনই আল্লাহর সামনে মাথা নত করবে না। অত এই বিশ্বাস আগে দৃঢ় করার জন্য জনমত তৈরি করতে হবে। আর জনমত তৈরি করা কাজ একা কারো পক্ষে সম্ভব নয়, সংগঠিতভাবে কাজ করে যেতে হবে। এজন্য কোরআনে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওমানিত্তাবা, আমি ডাকি মানুষকে জাগ্রত জ্ঞান সহকারে, আমি এবং আমার অনুসারী দল, একাকে ডাকার কোন অধিকার আপনার নাই, আমি সবাইকে সাথে নিয়ে যারা আপনার অনুসরণ করবে তাদেরকে সাথে নিয়ে আপনি জনগণকে চেষ্টা করুন ভিড়ে নিয়ে আনার জন্য, ঐক্যবদ্ধভাবে চেষ্টা করুন সাংগঠনিকভাবে। ভাবান তাবি আনি ফাইন্য মেননি অমান আসানি ফাইন্যকে গফুর রাহিম, ইব্রাহিমকে ইব্রাহিমের কথাগুলো শুনলে খুব ভালো লাগে, রব্বানা ইন্নাহু আযাল্লা কাসীরা মিনান নাস, আল্লাহ এই মূর্তি পূজা, এই মূর্তি বহু মানুষকে পথভ্রষ্ট করেছে, অতএব আল্লাহ যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই আমার দলভুক্ত, আর যে ব্যক্তি আমার অবদ্ধতা করবে আল্লাহ তুমি ক্ষমাশীল দয়াবান। ওহির বিধানে যারা অনুসরণ করবে তারাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করবে, আবু বকর, ওমর, ওসমান, আলী আল্লাহ রসুলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু তার বিরুদ্ধে আর মোনাফেকরাও ছিল, কাফের মুশরিকরাও ছিল, যুগ যুগে এগুলো থাকবে, এগুলো থেকে আর রেহাই পাবেন না, কিন্তু আপনাকে অবশ্যই কিছু মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। হাসবুক আল্লাহ ওমানে তাবাক আমিল মুমিনিন, আল্লাহ বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মোমিনরাই যথেষ্ট। তাই বোঝা গেল কি আপনার অনুসারী কিছু লোক থাকতেই হবে। অতএব আসুন আমরা সকলে মিলে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের দেশকে সুন্দর দেশে পরিণত করার চেষ্টা করি, যেন আরো দিন দিন হিংসা না বাড়ে, আমাদের সেদিকে খেয়াল করা অত্যন্ত কর্তব্য হয়ে দাঁড়িয়েছে দেশের শান্তির স্বার্থে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের বা দৃঢ় থাকা তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম, লিসাইরিল মুসলিমিন।